الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا وعن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد متفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من دعا إلى هدى فله أجره مثل أجور من تبعه لا ينقص من أجرهم شيئا ومن دعا إلى ضلالة فله فعليه إثمه وإثم من تبعه لا ينقص من آثامهم شيئا রাওয়াহু মুসলিম। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক সূরে কাহফ 103 আয়াতে বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে মুহাম্মদ তুমি জনগণকে বলে দাও, আমি কি তোমাদেরকে বলে দেব না সেই বিষয়ে যারা আমল করে অথচ ক্ষতিগ্রস্ত হয়? আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না? কারা? আল্লাযীনা যাল্লা সাআয়ুহুম ফিল হায়াতি দুনিয়া, যারা এই দুনিয়াবি জীবনে বহু আমল করে অথচ সেগুলো ভ্রষ্ট আমল। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইয়ুহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে তারা সুন্দর কাজ করে যাচ্ছে, সুন্দর আমল করে যাচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই দিনে নতুন কোন বিষয় সৃষ্টি করল, মা লাইসা মিনহু, যা এই দিনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটি প্রত্যাখ্যাত। অন্য হাদিসে ইরবাজ বিন সারিয়া থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ, আমার পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা সত্তর দেখবে নানাবিধ মতভেদ এবং ইখতিলাফ, সেই সময় বাঁচার একটাই পথ, তোমরা আমার সুন্নতকে ধারণ করবে এবং আমার সুপথ প্রাপ্ত খলিফাদের সুন্নত অর্থাৎ খলিফা রাশেদিনের সুন্নতের উপরে দৃঢ়ভাবে কায়েম থাকবে। তামাসাকু আলাইহা, কঠিনভাবে ধরবে, হালকা করে নয়। আদু আলাইহা বিন নাওয়াজেজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। তিনবার কথা হচ্ছে, আলাইকুম বিসুন্নতি, তোমাদের উপরে লাজিম হচ্ছে আমার সুন্নত এবং আমার খলিফা রাশিদিনের সুন্নত। এরপরে বলা হচ্ছে তামাসাকু বিহা, কঠিনভাবে তোমরা আঁকড়ে ধরবে। আবার বলা হচ্ছে আব্দু আলহিয়া বিন নওয়াজেজ, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ওফির আওয়াত নোখরা কওলা কাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন লিল মুতামাসসিকি ফীহি আজরু খামসিনা শাহীদাম মিনকুম রাওয়াহু তাবারানী ফিল আওসাত বি ইসনাদিন সহীহ। আমার পরে তোমাদেরও পরে এমন একটা কঠিন জামানা আসছে, জামানা সাবরিন, সবর করার জামানা, অর্থাৎ মার খাবে, কিন্তু পাল্টা কিছু বলা যাবে না, চুপচাপ মার খেতে হবে। দেখছেন না বাংলাদেশে কি হচ্ছে এখন, যে হত্যা করে সেও জানে না কেন হত্যা করছি, যে নিহত হয় সেও জানে না যে কেন নিহত হলাম। এটা আসছে হাদিসে, আখির জামানা এটা হবে। কাতেল মকতুল কেউ জানবে না যে কেন সে মরছে, কেন সে মারছে। মুরগি মারলেও একটু মানুষের মনে ধাক্কা লাগে, আর এখন মানুষ মাত্র সামান্যতম দ্বিধাবোধ হয় না। সুশিক্ষিত নাগরিক আমরা দেখতে পাচ্ছি, এজন্য আল্লাহ রাসূল আগে ইঙ্গিত দিয়ে গেছেন একটা জামানা আসছে তোমাদের সামনে, জামানা সাবরিন, কঠিন জামানা আসছে তোমাদের সামনে। মনে রেখো হে আমার সাহাবীরা, লিল মুতামাসসিকি ফীহা, সেই সময় আমার সুন্নতকে আঁকড়ে যে ব্যক্তি ধরবে কঠিনভাবে, ফালাহু মিসলু উজুরে খামসিনা শাহীদাম মিনকুম, তোমাদের মতো সাহাবীর, পঞ্চাশ জন সাহাবীর, শহীদ সাহাবীর মতো নেকি আমার ওই জমানার ওই সুন্নতপন্থী মানুষগুলো পাবে। বলুন সুবহানাল্লাহ, সাংঘাতিক কথা হচ্ছে না? আমরা কি সেই জমানায় আসি নাই? বেদাতের ছড়াছড়ি, ধার্মিক লোকগুলো অধিকাংশই বেদাতি, অধার্মিক লোকগুলো বরং ভালো, তার বদমাশি করে বেড়ায়, চোর চুরি করে কিন্তু সে জানে যে আমি চোর, এটা কাজটা অন্যায়। সুদখোর সুদ খায় সে জানে কাজটা অন্যায়, ঘুষখোর ঘুষ খায় কিন্তু সে ভাবে আমি অন্যায় করছি, কিন্তু বেদাতেই বেদাত করে সে গর্ব করে আমি নেকির কাজ করছি। বেদাতেই হৃদায়ত হয় না, সন্ত্রাসী হৃদায়ত হয়। যত দিনদার মানুষ বাংলাদেশে অধিকাংশই বেদাতি। কারণটা কি? দিনের নামেই আমরা মানুষগুলোকে, দিনদার মানুষগুলোকে বেদিন বানিয়ে ফেলেছি। এর জন্য দায়ী যত না জনগণ, তার চেয়ে বেশি আলেমগণ। আল্লাহ রাসূল বলছেন একটা জমানা আসছে সামনে, সেই জমানায় আমার সুন্নতকে যে ব্যক্তি কঠিনভাবে আঁকড়ে ধরবে, সেই ব্যক্তি তোমাদের মতো পঞ্চাশ জন সাহাবীর, শহীদ সাহাবীর সমান নেকি পাবে। সেই জমানা এসে গেছে। কোরআনে আল্লাহ বলছেন, হে মোহাম্মদ, বলে দাও জনগণকে, হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, আমি কি তোমাদেরকে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দেব না? আল্লাযীনা যাল্লা সাইউম ফিল হায়াতিদ দুনিয়া, যারা এই জমানায়, এই দুনিয়াতে, দুনিয়াবী জীবনে বহু চেষ্টা করে অথচ ভ্রান্ত চেষ্টা, ওম ইহাসাবুনা আন্নাহুম ইউহসানুনা সুনআ, অথচ তার ধারণা করে যে আমরা অত্যন্ত ভালো কাজ করে যাচ্ছি। কারণ একটাই, সাধারণ জনগণ বোঝে না বেদাত কাকে বলে, আলেমরাও অনেকেই বোঝেন না, যারা বোঝেন, বুঝে শুধু যা করেন তাদেরকে আল্লাহ জীবনে ক্ষমা করবে না, কারণ জ্ঞান পাপি। অধিকাংশ আলেমই বেদাতের সংজ্ঞায় জানে না। কি চমৎকার ভাষায় লেখে ইসলামিক ফাউন্ডেশনের পত্রিকায়, সবই যদি বেদাত হবে তাহলে মাইকোর গাড়ি কি বেদাত হবে না? উড়োজাহাজ চড়া কি বেদাত হবে না? বাংলাদেশ সরকারের অত্যন্ত দায়িত্বশীল গবেষণা পত্রিকা হল ইসলামিক ফাউন্ডেশন পত্রিকায়, সেখানে যদি এরকম লেখা বের হয় তো মানুষ কাদের কাছে যাবে জিজ্ঞাসাবাদ করতে? মাইক্রোবাস নাকি তাদের দৃষ্টিতে বেদাত, সাইকেল চড়া নাকি বেদাত, যদি এর বেদাতের সংজ্ঞা জানত তাহলে এই বাজে কথা তারা অন্ত এত বড় বড় গবেষক পণ্ডিতরা লিখতে পারতেন না। বেদাত কাকে বলে? আল বেদাত হিয়াল আমল আল্লাহ গায়রে মা সাবাক, ইতিপূর্বে যে কাজ করা হয়নি সেই কাজ যদি কেউ ধর্মের নামে করে ওটাকেই বলা হয় বেদাত। সাইকেল, ঘড়ি, আংটি, মোবাইল, টেলিফোন এগুলো ধর্মের নামে করা হয় না, এগুলো মানুষের প্রয়োজন স্বার্থে করা হয়। আমাদের বাপদাদের আগে লাঙল চষতেন জমি চাষ করার জন্য, এখন সেখানে ট্রাক্টর এসে গেছে, এটা কি বেদাত হবে নাকি? ছোটবেলায় মহিষের গাড়িতে যুবসংঘের শুরু থেকে 1980-81 দিকে আমি নিজে মহিষের গাড়ি চড়ে গেছি ঝিনাতে কনসার্টে। এখন কি মহিষের গাড়ি চড়ে যায়? এখন যায় মাইকের গাড়ি চড়ে, বেদাত হবে নাকি এগুলো? আর কেউ ভাত খায়, কেউ রুটি খায়, ভাত খায় কেউ বাঙালি, এখন রুটি খাচ্ছে, রুটি খাওয়া বেদাত হবে? এগুলো তো ধর্মের নামে না, এগুলো তো বৈষয়িক জীবনের প্রয়োজনের স্বার্থে এগুলো করা হয়। ইসলামের শরীয়তে এগুলো নিষিদ্ধ করা হয় নাই যে আমার রসুল রুটি খেয়েছে, হে বাঙালি তুমি ভাত খাও, বাদ রুটি খাও, বলা হয়নি। কোরআন হাদিস এত হালকা বিষয় নয়, পরিষ্কার বলা হয়েছে কুল্লুত্তাম কানা হিল্লাল লিবনি ইসরাইল, সব খাদ্যই হালাল যদি সেটা হালাল হয় এবং রুচিকর হয়। মূলনীতি বলে দেওয়া হয়েছে কুলু মিম্মা ফিল আরদে হালাল আম তাইয়িবা, তোমরা খাও এই জমিনে আমি যা উৎপাদন করেছি দেখে খাও হালাল কিনা এবং রুচিকর কিনা, তৈয়িব কিনা। পচা হলে খেও না, চুরি কলা কলা খেও না, চুরি কলা কলা সুন্দর হলেও খাওয়া যাবে না, কারণ ওটা হালাল নয়। আবার নিজের বাড়ির কলা হালাল হলেও খাওয়া যাবে না, কারণ কলাটা পচা, তৈয়িব নয়, রুচিকর নয়। এই মৌলিক শর্ত ইসলাম বলে দিয়েছে। কারণ আপনি যদি বলেন আল্লাহ নবীদের জীবনে পান্তা ভাত খানি, তোমার পান্তা খাওয়া তো বেদাত হবে? আমাদের দেশের খাদ্য এটাই, হালাল আছে, তৈয়িব আছে, সমস্যা নেই। ইসলামের মূলনীতিগুলো সম্পর্কে প্রকৃত বা সঠিক জ্ঞান না থাকার কারণেই আলামদের দুর্গতি হয়েছে, ফলে ঘরে ঘরে এখন বেদাত হচ্ছে, অথচ দিনের নামেই হচ্ছে সবকিছু। আর বেদাতগুলো দিনের নামেই কিন্তু হয়, দুনিয়াদারির নামে কিন্তু বেদাত হয় না, খেয়াল রাখবেন। বেদাত মানেই হল দিনের ক্ষেত্রে, দিনের নামে, শরীয়তের নামে, ইসলামের নামে যেগুলো করা হয় নেকি হবে মনে করে, তাকাররুবিল আল্লাহ, আল্লাহ নৈকট্য হাসিলের উদ্দেশ্যে যেগুলো করা হয়, অথচ এর কোন শরীয়তে তার কোন ভিত্তি নাই, এগুলোকে বেদাত বলা হয়। আল্লাহ রসুল আরোহণ করেছেন কিসে? গাধার পিঠে, ঘোড়ার পিঠে। আরোহণের মাদ্রা যেহেতু আছে হাদিসে, অর্থাৎ আমিও আরোহণ করব, এ যুগে আমি আরোহণ করছি মাইক্রোতে, আগামী দিনে আমাদের ছেলেরা আরোহণ করবে আরো অন্য কোন নতুন নতুন যানবাহনে, কিন্তু আরোহণ করা যেহেতু নিষেধ নয়, অতএব এটা চলবে, যখন যেটা আবিষ্কার হয় সেটা ভিত্তিতে চলবে, এটা কোনো সমস্যা নেই। মূলনীতি আপনি খেয়াল করবেন, শরীয়তে তার মূলনীতি আছে কিনা, মূলটা আছে কিনা, মূল থাকলে কোনো সমস্যা নেই। আল্লাহ রসুল তারাবির জামাত করেছিলেন 3 দিন জামাতের সাথে মসজিদে, পরে তিনি করেননি ফরজ হওয়ার আশঙ্কায়। 2-2.5 বছর পরে ওমর ফারুক যখন খলিফা হলেন, তিনি বিক্ষিপ্ত জনগণকে আবার পুনরায় একত্রিত করে মসজিদের জামাত কায়েম করলেন উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারির নেতৃত্বে। তিনি সালাতের সুন্দর সুশৃঙ্খল দৃশ্য দেখে খুশিতে বললেন, নিয়মাতুল বেদাত হাযিহি, কঠিন সুন্দর প্রচলনটি, এখান থেকে বেদাতির একটা দলিল নিয়েছে। তো উমর ফারুক বেদাতি, তিনি বেদাত করেছেন, বড় নওয়াজ বলি মাস জালাক, উমর ফারুক বেদাতি হয় নাকি? বেদাতের জম তাকে বলি বেদাতি, মানে এর অর্থই মানুষ বোঝে না, ওই বেদাতের অর্থটা কি? আবেদনে করতে ওটা বেদাত, এতে বেদাত এজাফিয়া বলা হয়, যে জিনিসটা অনেক আগে ছিল, অনেকদিন ধরে ছিল না, নতুন করে চালু হল। এই সুন্নতটা সেরকম ছিল, মাঝখানে বন্ধ হয়ে গেছিল, আবার চালু হলো, এই দৃষ্টিকোণ থেকে উনি এটাকে আবেদনিক অর্থে বেদাত বলেছেন। আবেদনিক অর্থ সবই তো বেদাত, আমি নিজেও তো একটা বেদাত, আমার জন্মের আগে আমি দুনিয়া ছিলাম নাকি, আমার ছেলেবেলে হয়েছে ওরা আগে দুনিয়া ছিল নাকি, সবই তো বেদাত। আবেদনিক অর্থে বেদাত আর সারাই অর্থে বেদাতকে গুলিয়ে ফেলে মানুষ সমস্যা পড়ে যায়। বেদাতের জন্য 6টা শর্ত মনে রাখবেন, প্রশিক্ষণ ক্লাসের মধ্যেই বলছে, মনে রাখবে না এগুলো, যারা ইয়ং ছেলেপিলে আস ব্রেন ভালো তাদের মুখস্থ রাখবা। কয়ভাবে বেদাত হয় বাংলাদেশে? একটা হল কারণের ভিত্তিতে বেদাত হয়, একটা হল জিন্স বা জাতির ভিত্তিতে বেদাত হয়, একটা হল জামান বা কালের ভিত্তিতে বেদাত হয়, একটা হল মকান বা স্থানের ভিত্তিতে বেদাত হয়, আর একটা হল পরিমাণের ভিত্তিতে বেদাত হয়। প্রথমে আসা যাক সবাব, কারণের ভিত্তিতে কি বেদাত হয়। কাজটা আপনি ভালো করছেন কিন্তু একটা কারণ উপলক্ষে, ধরেন আগামীকাল সারা বাংলাদেশে ঈদ মিলাদুন্নবী হবে, মানুষ পাগল হয়ে যাবে নবীর প্রেমে, জশ্নের জুলুস একেবারে মাত করে দেবে শহর। আপনি কাজটা ভালো করছেন, সিরাত নবীর ওয়াজ করছেন, বাতুল মকরমে কয়েকদিন ব্যাপী একটানা ওয়াজ হবে, সুন্দর কথা, ভালো ভালো কথা হবে, সেই সঙ্গে যদি একটু আনুষঙ্গে যদি কেউ জিলেপি খাইয়ে দেয় ক্ষতিটা কি? হালাল জিনিস তো খাচ্ছি, আর বাবা জিলেপি না যদি রসগোল্লা দিল তো আরো ভালো, ক্ষতি কি? এ তো খারাপ তো কিছুই না, খাদ্যটা হালাল, বক্তব্যটা সুন্দর, সবই ভালো, কিন্তু উদ্দেশ্যটা কি? একটা কারণ, নবীর জন্ম দিবস। এই কারণটা কি? হাদিস সম্মত, এই কারণে যে আপনাকে এই দিন এই অনুষ্ঠান করতে হবে, এর কোন দলিল কি আছে? নাই। কোন আলেম বলতে পারবে না যে আল্লাহ রসুল বা তার চারজন খলিফা খোলাফা রাশেদিন, যে হাদিসটা আগে শুনলেন, আলাইকুম সুন্নতি ও সুন্নত খোলাফা রাশেদিন, ইখতিলাফের সময় তোমাদের উপরে লাজেম হচ্ছে আমার সুন্নতের উপরে দৃঢ় থাকা এবং আমার খোলাফা রাশেদিনের সুন্নতের উপরে দৃঢ় থাকা। হাদিসটা একদিকে রাখেন এবং এটা আপনি যাচাই করুন, তারা তাদের জীবনে কষ্টিন কালেও কি কখন এগুলো করেছেন? নাই। কোনো প্রমাণ পাবেন না আপনি, হাদিসে পাবেন না, ইতিহাসে পাবেন না, কোথাও পাবেন না। তাহলে যে কারণের ভিত্তিতে আপনি এটা করছেন, এ কারণ যদি শরীয়ত অ্যালাউ করেনি, আপনি কিভাবে সেটা করলেন? মশরুউ সার সার, যে কাজটি আপনাকে খারাপের উদ্দেশ্যে ভালো কাজ করলেন ওই কাজটাই খারাপ, আর ভালো উদ্দেশ্যে একটা কাজ করেন সেটা ভালো। উদ্দেশ্য হচ্ছে আপনার এই দিনটাকে অনুষ্ঠান হিসেবে পালন করা, জন্মদিবস পালন করা। এই দিন পালন করা যেহেতু শরীয়তে নাই, আপনি নিজের থেকে শুরু করে দিলেন, কাজ কথা কিন্তু ভালো বলেছেন, যেহেতু উদ্দেশ্য একটি কারণ, অতএব এই কারণের ফলে এই জিনিসটি বেদাতে পরিণত হয়ে গেল। একটা উদাহরণ নেন, ধরুন রজব মাসে আমরা কি করি? শয়ে মেরাজ করি, সাতাশে রজব শয়ে মেরাজ হয় বাংলাদেশে। কোনো দলিল নাই, প্রমাণ নাই, আল্লাহ রসুল কবে যে মেরাজ হয়েছে, কোন রাত্রিতে হয়েছে এটা অজ্ঞাত। অথচ আমি তারিখ ঠিক করে নিলাম সাতাশে রজব, ছুটি ঘোষণা করলাম, হয়ে গেল, অনেক ভালো ভালো কথা করলাম, মেয়েরাজের বলো কাহিনী বললাম, কথা আপনি ঠিকই বললেন কিন্তু কারণটা কি? মেয়েরাজ। এই কারণের যেহেতু ভিত্তি নাই, অতএব আপনার কাজটাও বাতিল, এটা হল কারণ ভিত্তিক বেদাত। এবার আসেন দুই নম্বর, এটা একটু যোগ করে দিই, মিলাদ অর্থ হচ্ছে জন্ম, মিলাদুন্নবী অর্থ হচ্ছে নবীর জন্ম দিবস। কবে আসলো পৃথিবীতে? রসুলের জমানা, সাহাবিদের জমানা, তাবিদের জমানা, তাবে তাবিদ জমানা, ইমামদের জমানা, কোন জমানায় এখন খবর ছিল না। 605 মতান্তরে 625 হিজরিতে আল্লাহ রসুলের মৃত্যুর প্রায় 600 বছর পরে, 600 বছর পরে এই জিনিসটা চালু হল ইরাকে। কিভাবে হল? ওই সময় ক্রুসেড যুদ্ধ চলেছিল, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের প্রায় 200 বছর ব্যাপী যুদ্ধ হয়, তাকে ক্রুসেড বলা হয়, ধর্মযুদ্ধ। এই যুদ্ধে খ্রিস্টানরা তাদের নবী ঈসার জন্মদিবস বড়দিন পালন করত, এটা দেখা দেখি ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকু ভুরি, উনি দেখলেন ওরা ওদের নবীর জন্মদিবস পালন করে, আমরা আমাদের নবীর জন্মদিবস পালন করতে পারি তো? এটা আসলে ফাসেক গভর্নর, জনগণের মনস্তুষ্টি করার জন্য এটা চালু করে দিল। 20 দিন ধরে খানা পিনা সব ফ্রি, আর মানুষ তো খেতে পারলে পাগল হয়ে যায়। একটা মৌলবী জুটি গেল আবুল খাত্তাবাদ দাহিয়া, বড় আলম ছিল, তাকে 1000 স্বর্ণমুদ্রা উপঢৌকন দিয়ে সরকার দলে টেনে নিল। সে যুগে 1000 স্বর্ণ মুদ্রা চট্টগ্রামে মনে করবেন না, বাংলাদেশ ব্যাংকের সব টাকা মিলে হবে কিনা সন্দেহ। মৌলানা সাহেবদের অধিকাংশ তো টাকার ভিখারি। ব্যাস এই মৌলানা সাহেব বৈলুল সিরাজুল মুনির বৈলুল মিলাদের পক্ষে কবিতাটির উদ্দেশ্য লিখল। বাদশাহ তাকে বুডকন দিলেন। আলেমরা যারা জাইয়িদ এবং মুত্তাকি আলেম যারা, তারা ভয়ে সহচরে পালিয়ে গেল। এখানে আল্লাহ গজব আসলো বলি, কিন্তু বেদাতটা চালু হয়ে গেলে সুন্নত সেখান থেকে উঠে যায়, এটা হাদিসের রয়েছে। ওই শুরু হল, কখনো বন্ধ হয়েছে কখনো চালু হয়েছে, এইভাবে কিন্তু আস্তে আস্তে দৃশ্য সারা দুনিয়া ছড়িয়ে পড়েছে। তখন ছিল জন্মদিবস, বাংলাদেশের 90 সংস্করণ শুরু হয়েছে গত কয়েক বছর থেকে। এখানে জন্ম এবং ওফাত দিবস একদিনই হচ্ছে। সেই যুগের বেদাতিরা বোধহয় বাংলাদেশের বেদাতিদের দেখলে বিস্ময় হতবাক হয়ে যাবে যে জন্মদিবসে মৃত্যু দিবস পালন করে, এ কোন ধরনের বেদাতি। দুদিন কর বেশি নাকি ভাবি, রসুলের জন্ম হল 9 রবিউল আউয়াল সোমবার, তার মৃত্যু হল 12 রবিউল আউয়াল সোমবার। বাংলাদেশের জন্ম মৃত্যু একদিনই করে দে, বারবার ঝামেলা না করে একদিনই করে দেই, ব্যাস যেদিন জন্ম হলো ওদিনই বলল। এরকম চমৎকার দিনদার দেশ পৃথিবীর কোথাও আছে কিনা সন্দেহ। আমাদের দেশের নেতা নেত্রীদের যদি বলা হয় যে তোমাদের জন্ম মৃত্যু একদিনই পালন করবো, দুদিন কিছু পারবো না, নেতা নেত্রীকে রাজি হবে নাকি? কিন্তু রসুলের জীবন নিয়ে সিনেমিনি খেলা হচ্ছে। করছে কারা? দিনদার আলেমরাই এগুলো করে। পত্রিকা তাদের ছবি দেখলে মাথা খারাপ হয়ে যায়, যেমন টুপি তেমনি দাড়ি তেমনি লম্বা জামা তেমনি মাথা, যে পরিয়ে সোভার আল্লাহ, একটা জামা দিব তার গরিবের 5টা জামা হয়। এরা যদি কোনো কথা বলে, এরা যদি টিভিতে চেহারা দেখায়, কোন পাগল আছে যে আমাদের কথা শুনবে? শয়তান সবসময় নেতাদের ঘাড়ায় চেপে তার শয়তানি বিস্তার করে। বড় আলেমদের মাথায় বসে, বড় নেতাদের মাথায় বসে, সমাজ নেতাদের মাথায় বসে শয়তান তার দুনিয়াদারি চালায়। সেই জমানা আমরা চলে এসছি। এদেশের মিলাদুন নবী উফাতুন নবী একসাথে, রসুলের জন্মদিবস মৃত্যু দিবস একদিনই হচ্ছে, সেটা বোধহয় আগামীকাল সম্ভবত, কাল না পরশু হবে, যেদিনই হোক গা ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কথা হল জিনিসটা বেদাতি জিনিস, এটা কোনো ধারে কাছে যাওয়া যাবে না। এর জন্য আপনি যদি সময় ব্যয় করেন আপনি গুনাহগার হবেন, এর জন্য 5টা পয়সা দিলে আপনি গুনাহগার হবেন, ওটা যদি টিভি খুলে দেখেন তাতে গুনাহগার হবেন। খবরদার, বেদাতি কোনো অনুষ্ঠান ধারে কাছে যাবেন না, কারণ কথাগুলি এত চমৎকার আপনার অন্তরের মধ্যে দাগ কাটতে পারে যে কোনো সময়। এজন্য হাদিসে নিষেধ করা আছে, মান আওয়া মুহাদ্দিসান, যে ব্যক্তি কোন বেদাতিকে আশ্রয় দেবে প্রশ্রয় দেবে, আলাইহি লানাতুল্লাহ ওয়ার রাসূলে, তার উপরে আল্লাহর লানত, রসুলের লানত এবং সকল দিনদার মানুষের লানত তার উপরে। খবরদার, একটু শুনতে ইচ্ছা সবসময় হবে, দেখবে হুজুরা কি বলে, নিশ্চয়ই তো কিছু ভালো কথা তো বলবে। এই চোরাপদ দিয়ে আপনার মধ্যে ঢুকবে বেদাতের পক্ষে দলিল, বহু যুক্তি। একটা কথা খালি মনে রাখবেন, রসুল করেননি, সাহাবায়ে কেরাম করেননি, আমিও করব না। কিয়ামতের মাঠে সাফাত করবেন আমার রসুল, কোন আলেম ওলামা কোন পীর সাহেবরা করবে না। অতএব আমাকে রসুলের আনুগত্য করতে হবে, রসুলের মহব্বত আমি চাই। রসুলের মহব্বতে যতই ওরা চোখে পানি ফেলুক, রসুলের মহব্বত থাকলে তাকে অবশ্যই হাদিসের মহব্বত করা লাগত। যেহেতু ওরা হাদিসকে অস্বীকার করেছে, হাদিস মানেনি, অতএব খামাখা বাহ্যিকভাবে চোখের পানি, ওটা আসলে ওদের অন্তরের মহব্বতের পানি নয়, ওটা বেদাতের পানি। বেদাত দিয়ে কোশ্চিন গেল, হেদায়ত পাওয়া যায় না। দু নম্বর হচ্ছে জিন্স, এক জাতীয় জিনিস যদি হয়, ধরুন আপনাকে বলা হয়েছে আপনি কোরবানি করবেন, কোরবানি ধরে নিলেন, আপনি মনে করলেন আমার তো গরু কেনার সামর্থ্য নেই, খাসি কেনার সামর্থ্য নেই, বাড়ি একটা বড় বোল্ডার মুরগি আছে এটা জবাই করে দিই আল্লাহর ওয়াস্তে, তাহলে তো কোরবানি হয়ে গেল। কোরআন বলে দিয়েছে কোরবানি হবে বাহিমাতুল আনআম, চতুষ্পদ পশু, মরগত্ব 4টি পা নেই। হাদিসে ব্যাখ্যা আসছে বাকার গানাম ইবিল, উট গরু ছাগল, ছাগল জাতির ধরন দুম্বা হতে পারে, ব্যাস এর বাইরে আপনি কোনো পশু দিয়ে কোরবানি করতে পারবেন না। আপনি বলেন ঠিক আছে, গরু যেরকম বড় ঘোড়াও সেরকম বড়, ঘোড়াটা কোনো কাজেই লাগছে না, উড়ি জবগির দিয়ে পারে, চলবে না, বেদাত। জিন্স এক হওয়া লাগবে, আপনি ইচ্ছা মতো কোরবানি করতে পারবেন না। তিন নম্বর, জামান, সময়। আপনি ঈদ উল আজহার সালাত আদায় করবেন, দেখলেন যে আমার তো বিদেশে যাওয়া লাগবে, ফ্লাইট অমুক তারিখে, তো দশ তারিখে ঈদ উল আজহা, দশই জুলহিজ্জা। আরে জুলহাজ মাসের প্রথম দশকের নেকি সবচেয়ে বড় নেকি, হাদিস আছে না, মামান আইয়ামিল আল আমল সাহল ফিহিন্না আল্লাহর কাছে আহাব্বুল আল্লাহ, সবচেয়ে প্রিয় হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশকের নেক আমল। তো ঠিক আছে, দশ তারিখ তো আমার ফ্লাইট, কোরবানি কখন করব, আমি বরং দুদিন আগেই কোরবানি করে চলে যাই, হবে কোরবানি আপনার? আপনি সময়ের বাহিরে করেছেন, অথবা আপনার কোরবানি হবে না, যদি গায়ের জোরে করেন ওটা বেদাত, কবুল হবে না। ঈদ উল ফিতর, ঈদে যাওয়ার আগে আপনাকে ফেতরা দিতে হয়। আপনি ভাবলেন যে এই মুহূর্তে তো চাল কিনতে পারলাম না, আস্তে আস্তে যানজট ছিল, লেট হয়ে গেছে, তো ঠিক আছে ঈদের সালাত আদায় করে গিয়ে বাড়ি গিয়ে ফিতরা দিব, হবে না। আপনি সময়ের বাইরে কাজ করেছেন, ওটা বেদাত হয়ে যাবে। এবার আসুন মকান, স্থান ভিত্তিক বেদাত। আল্লাহ রাসূল বলছেন হজ্জ আরাফা, হজ হল আরাফাতের, আরাফার নাম, আরাফা ময়দানে অবস্থান করাটাকে হজ বলা হয়। আপনি দেখলেন সুবহানাল্লাহ, কোথায় আরাফার মাঠ, আরে তার চেয়ে টঙ্গিত লোক বেশি হয়তো, এখানে যায় না, কারণ লোক বেশি হলে তো হজ সব পেয়ে গেল, অর্থাৎ চলো সব টঙ্গি যাচ্ছি না আমরা, ধারণা সৃষ্টি হয়ে গেছে, সব পত্রিকা সমানে লিখতেছে হজের পরে দ্বিতীয় মহাসম্মেলন, কবে না জানি লেখে হজের চাইতে বড় সম্মেলন, বলি ফেলতে পারে, এই বাঙালির হাতে তো কিছুই বাধে না, মানুষ পাগলের মতো ছুটছে সেরে হজের নেকি নেওয়ার জন্য টঙ্গি গিয়ে, মুখে বলুক আর না বলুক অধিকাংশ টঙ্গিওয়ালা হজের নেকি নেওয়ার জন্য সেখানে যায়। আর আছে আখেরি মোনাজাত, যে কোনো মূল্যে আখেরি মোনাজাত হাজিরা দিতে পারলেই আমার ইহকাল পরকাল সাফ হয়ে গেল। এখানে কোনো নেতা নেত্রীর ভাগাভাগি নাই, সরকারি নেত্রীও থাকে, বিরোধী নেত্রীও থাকে, প্রেসিডেন্টও থাকে, সবাই থাকে, মাশাআল্লাহ। ধারণা এই, আখেরি মোনাজাত অ্যাটেন্ড করতে পারলেই আমি ইহকাল পরকালে আমার সমস্ত গুনাখাতা মাফ হয়ে গেল, অবশ্য এর কোন দলিল নাই। আপনি আরাফার ময়দানের স্থানকে গুরুত্ব না দিয়ে অন্য স্থানকে যদি গুরুত্ব দেন, ওটা বেদাত হবে, এটা হল বেদাতের মাকানিয়া। এবার আসুন কৈফিয়ত, প্রকৃতি। আপনি সালাত আদায় করছেন, মাগরিবের সালাত তিন রাকাত, জোহরের সালাত জোহরের সময় পড়তে হয়, আসরের সময় আসরের সালাত পড়তে হয়, এটি তো আমরা জানি। আপনি দেখলেন যাচ্ছি এক ঝামেলাতে, কখন আমার উজু করবো, মাগরিবে এসা পড়ব, এসার সালাতটা জোহরের সময় পড়িনি, বেরিয়ে গেলাম রাস্তা, যা। আমাদের যারা হজ করতে যান হুজুররা, হাজি সাহেবরা, এহরাম বান্ধা এলাল্লাম পাহাড়ে গিয়ে, এলাল্লাম পাহাড় জেদ্দা থেকে আধা ঘন্টা আগেই বলে দেয় বিমানে যে আপনাদের প্রস্তুতি নেন, আপনাদের মিকাত এসে যাচ্ছে। হুজুররা দেখলো ওরে সুবহানাল্লাহ, প্লেনে বসে এসে কাপড় চোখ খোলাখুলি ঝামেলা করে ঢাকাতেই গোসল টোসল করে সাদা পোশাক পরে উঠে গেলাম, কোথায় এসে এলাল্লাম পাহাড় সাড়ে পাঁচ ঘন্টা দূরে পথে বিমানে, আর এখান থেকে হাজার হাজার মাইল দূর থেকে আমি এহরাম বাঁধলাম, এটা বেদাত। আপনি সময়ের পূর্বেই, স্থানের পূর্বেই প্রকৃতি পরিবর্তন করে ফেলেছেন, অথবা আপনার এই হজ কবুল হবে না। মাত্র দশ কিলোমিটার রাস্তা মদিনা থেকে এই জুল হুলাইফা, মাত্র দশ কিলোমিটার, বাংলা কয় মাইল হবে, সাড়ে পাঁচ মাইল বা ছ মাইল রাস্তা। ওইখান থেকে ইহরাম বিন্দু ইমাম মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এক ভদ্রলোক, ইমাম মালিক বলছেন কিভাবে তুমি হজে যাচ্ছ, তো এখান থেকে ইহরাম বলছো কেন, ওই জুল হুলাইফা যে আবার কাগজ পরিবর্তন করার সমস্যা, তাই আল্লাহ রসুলের কবর এখানে আছে, এখান থেকে এরাম বেঁধে চলে যাচ্ছে আমি, ইমাম মালিক তাকে কঠিনভাবে ধমক দিলেন, বেরিয়ে যাও তোমার সামনে থেকে, তোমার মধ্যে হাজির কোনো দরকার নেই আমার। আমরা প্রতিটি ক্ষেত্রে যে উদাহরণ দেওয়া যায় কলেবার বেড়ে যাবে, খালি বুঝে রাখেন ভালো করে, এগুলো হচ্ছে স্থান প্রকৃতিগত বেদাত। আপনি হজের নিয়মটাই পরিবর্তন করে ফেলে দিলেন, বেদাতে কাম্মিয়া আসুন পরিমাণগত বেদাত। কিরকম আপনি দেখলেন সারাদিন সালাত পাঁচ রাকাত, সালাতে তিন রকম কায়দায় পড়ি, ফজরের সালাত দু রাকাত, জোহরের সালাত চার রাকাত, মগরিবের সালাত তিন রাকাত। তিন রকম কেন পড়বো, এক রকমই পড়বো, সময় তো মেলা আছে, সবই চার পড়বো, ফজরের চার রাকাত, মগরিবের চার রাকাত, জোহরের চার রাকাত, সেটা আর সহজ। আপনি সালাতের পরিমাণ কমিয়ে দিলেন রাকাতের পরিমাণ, বা বাড়িয়ে দিলেন আপনার ইচ্ছা মতো, আপনি কাজটা কিন্তু ভালো করেছেন, সালাত আদায় করেছেন, কিন্তু অন্যায় তো করার নেই, সন্ত্রাস করার নেই, ঘুষ খাননি, মদ খাননি, কোন অন্যায় কাজ করছেন না, সালাত আদায় করছেন, এক রাকাত খালি বেশি পড়তেছেন অথবা কম পড়তেছেন, এটুকুই তো। এই যে পরিমাণ আপনি কমিয়ে দিলেন, আপনি বিদাত করলেন, আপনার সালাত কবুল হবে না। এই বিষয়গুলো যদি আমাদের ব্রেনে থাকে তাহলে কিন্তু সমস্যা হয় না, কিন্তু অধিকাংশই আমরা এগুলো জানিও না, বুঝিও না, চিন্তাও করি না। যেভাবে যেখানে শরীয়তে বর্ণিত হয়েছে সেখানে সেইভাবে করাটাই হচ্ছে সুন্নতের অনুসরণ, সেখান থেকে উল্টাপাল্টা করলেই সেটা বেদাত হয়ে যাবে। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি আমাদের এই দিনের মধ্যে নতুন সৃষ্টি করলো যা তার মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, ওটা প্রত্যাখ্যাত, ওটা আল্লাহর কাছে কবুল হবে না। এই বেদাতের এই বিষয়গুলো আপনারা দয়া করে মনে রাখবেন, ইনশাল্লাহ আপনাদেরকে কেউ হটাইতে পারবেন না, যত বড় আলেম আপনার সামনে আসুক কোনো বেটা ঠেকাইতে পারবেন না আপনাকে, যে আপনি এই সংক্ষিপ্ত খদ্দরে মনে রাখেন, এটাই হলো বেদাতের মূল সংজ্ঞা। নইলে বৈষয়িক ব্যাপারে নতুন নতুন আবিষ্কার কশ্চিনকাল বেদাত নয়, এগুলো আবেদনিক অর্থে নতুন হতে পারে, শরীয়তের অর্থ নতুন নয়, নতুন মূলনীতি নির্ধারণ করা যাবে না। হারামকে আপনি হালাল করে দিলেন, এটা হলো নিঃসন্দেহে এটা বেদাত করলেন আপনি, এখান তো শেখ বিষয়টা না। আপনি মনে রাখবেন নতুনভাবে কোন শরীয়তের নামে কিছু করা যাবে না। হ্যাঁ, আমাদের হুজুরা মাশাআল্লাহ সুন্দর দলিল দেন, দলিল সব প্রায় মুখস্থই আছে, তো মনে করে দিই আপনাদের, হাদিসে এসছে মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু, যে ব্যক্তি একটা নতুন সুন্নত জারি করল, হাসানা মানে সুন্দর সুন্নত জারি করল, তার উত্তম পুরস্কার তার তো থাকলেই, ও আজরমান আমলা বিহা, যে ব্যক্তি তার দেখে আমল করল তারও উত্তম পুরস্কার থাকবে। ওমান সান্না সুন্নতান সাইয়াতান, যে ব্যক্তি একটা মন্দ সুন্নত জারি করল তার গুণ হবে। এই হাদিসটার উপরে ভিত্তি করেই কিন্তু বেদাতগুলো চালু হয়েছে, এবং বলা হচ্ছে বেদাত হল দুই ভাগে বিভক্ত, বেদাতে হাসানা, বেদাতে সাইয়াত, দলিল কিন্তু এই হাদিস। অথচ এর অর্থ জেনে শুনে যদি কেউ বিকৃত করেন তারা গুণাগার হবেন, যারা জানেন না তারা সরিয়ে রেখে দেন। আল্লাহ রসুলের জবান আর আমাদের জবান এক নয়, লা ইখরুজ মিন্নি ইল্লা হাক্কুন আল্লাযী নাফসি বিয়াদিহি, যে আল্লাহর হাতে আমার জীবন নিহিত সে আল্লাহর কসম করে আমি বলছি, মা খারাজা মিন্নি ইল্লা হাক্কুন, আমার জবান দিয়ে হক ছাড়া কোশ্চেন গেলে কোন বাতিল কথা বের হয় না, বলে সুবহানাল্লাহ। এটা কার কথা জানেন, এটা আল্লাহ নবীর হাদিস, তিনি জবানে বলছেন মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, ওয়াইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর লিআন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, হে আমার উম্মত সাবধান, তোমার ইসলামের মধ্যে নতুন নতুন জিনিস সৃষ্টি করো না, কারণ প্রতিটি নবদ্ভূত বিষয় বেদাত, প্রতিটি বেদাত হলে পরিণাম হলো পথভ্রষ্টতা, আর প্রতিটি পথভ্রষ্টতা পরিণাম হচ্ছে জাহান্নাম, সাবধান থেকো তোমরা। যে নবী কুল্লু বেদাতিন দালালা বললেন, প্রতিটি বেদাতই পথভ্রষ্টতা, সেই নবী বলছেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা মুসলিম আল আমালা বিহা, যে ব্যক্তি নতুন সুন্দর সুন্নত জারি করল সে নেকি পেল এবং তার অনুসারীদের নেকিও সে পেল। ওই নবী ভালো করে বুঝছেন সান্না সুন্নাতান হাসানাতের অর্থ কি আর কুল্লো বেদাতের অর্থ কি। কুল্লো মানে সমস্ত বেদাতে হারাম, কত ভ্রষ্টতা, কুল্লোর ব্যাখ্যা তিনি বুঝতেন না, কুল্লো বলার পরে সবটাই বলার পরে আর কিছু বাকি থাকে নাকি? বেদাত হাসানাটা আপনি কি করে বের করে নিলেন পৃথকভাবে? এর অর্থ হচ্ছে মান আহিয়া সুন্নাতান হাসানাতান, যে ব্যক্তি নতুন সুন্নত পুনর্জাগরিত করল। দ্বিতীয় হল এর একটা প্রেক্ষাপট আছে। একদিন আল্লাহ রাসূল বসে আছেন, সেই সময় একটা গরিব দুষ্ট গোত্রের, কেউ বলে মোজার গোত্রের, কেউ বলে অন্য গোত্রের, তারা আসলেন, চুল উস্কো খুস্কো, জামার কাপড় ছেঁড়া ছুটা, ক্ষুধায় তৃষ্ণায় মুখগুলো শুকিয়ে গেছে, আল্লাহ নবীর অন্তরটা কেঁদে উঠল, এতগুলো মেহমান আসছে আমি কি খেয়ে দেব। বাড়িতে ঢুকলেন, ভিতরে স্ত্রী দেখে জিজ্ঞেস করলেন কোনো খানা পিনা আছে কি, বলে কিছুই নাই। ফিরে এলেন আল্লাহ নবী, এবার সবাইকে বলছে হে আমার সাহাবীরা, এতগুলো মেহমান এসছে আমি কি খাওয়াবো, তোমাদের যার যা আছে তাই ওদেরকে সাহায্য করো। প্রথম যে ব্যক্তি তাদের খাবার নিয়ে আসলো তাকে তারে আনা দেখে আল্লাহ নবী এত খুশি হলেন, তার চেহারাটা একদম ঔজ্জ্বল্য মণ্ডিত হয়ে গেল, খুশিতে বাগবাগ হয়ে গেলেন। তখন তিনি বললেন মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহু আজরুন মান আমিলা বিহা, যে ব্যক্তি প্রথম শুরু করল নেকির কাজ শুরু করল তার ব্যক্তি তার জন্য পুরস্কার তো রয়েছেই, এর পরে যারা এই নেকির কাজ করবে সবারই পুরস্কার ওই ব্যক্তির আমল নামা যোগ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ, এটাই হলো হাদিস। এরপরে সবাই দেয়া শুরু করলো, দেখা গেল তাদের খানা পিনা তো হয়েই গেল, তাদের গায়ে জামার পোশাক পোশাক সবই ব্যবস্থা ওইখানে বসে হয়ে গেল। আল্লাহ নবী কি খুশি হবে না? বলেন খুশি হওয়ারই কথা। এই হাদিসটাকে বানিয়েছে বেদাতে হাসানের পক্ষে দলিল। কি ধরনের মৌলবি এরা সব বোঝেন? আর সুন্নাত সাইয়া কি? কাবিল হাবিলকে হত্যা করল, এটা মন্দ কাজ করেনি? পরবর্তী যুগে যত লক্ষ লক্ষ মানুষ নিহত হচ্ছে হত্যাকারী দ্বারা, সবারই পাপের একটা অংশ কাবিল আমলনামা লেখা হবে, কারণ সে কাজটা প্রথম জারি করেছে। অর্থাৎ সমাজের দ্বারা নেতৃস্থানীয় ব্যক্তি, আপনি বাপ, আপনি আমার বাড়ির নেতা, আপনি সমাজের মাতব্বর, আপনি সমাজের নেতা, আপনি দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী, আপনি সারা দেশের নেতা, যখনই কোনো একটা কাজ করবেন খুব পা ফেলে হিসাব করে কাজ করবেন, হিসাব করে পা ফেলবেন, কারণ আপনি যে কাজটা করছেন আর হাজার হাজার লোক ওটা করবে, আপনি একা করবেন না। অর্থাৎ আপনি যদি নেকির কাজ করেন হাজার হাজার লোকের নেকি আপনার আমলনামা লেখা হবে, আর আপনি যদি অন্যায় কোনো কাজ শুরু করে দেন হাজার হাজার লোকের গুনাহ আপনার আমলনামা লেখা হবে। সাবধান, বোঝা গেল? আল্লাহ রসুলের এটা আপনারাই বলুন, দান সাদকা করার এই ঘটনা কি এই ইসলামের ইতিহাসে প্রথম না? আর আগেও ছিল, বহু আগের থেকে ছিল। উসমান গনি দান করেন নাই, মা খাদিজাতুল কুবরা দান করেন নাই, দান করার নির্দেশ আগে থেকে ইসলামে নাই, কিন্তু ওই সময়ে ওই মুহূর্তে প্রথম যে লোকটা শুরু করলো ওই লোকটাই সবচেয়ে বেশি নেকি পেয়ে গেল। এই বিষয়টা এই, ওমর ফারুক যেমন আগে থেকেই তারাবির সুন্নত ছিল, মাঝে দু বছর আড়াই বছর ছিল না, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে মানুষ জাননে পালাচ্ছে, কখন তারাই পড়বে? উনি হারানো সুন্নতটা জিন্দা করলেন, এই জন্যই তিনি নেকি পেয়ে গেলেন। যেমন আমরা কি করেছি আপনারা দেখেন নাই, আগে তো আপনারা সব মনোজাত পাঠিয়েছিলেন, উনি সুবহানাল্লাহ, জুমার দিন সালাত শেষ, সালাতে আদে হজে নাও, লম্বা মনোজাত হতো না? এখনকার হয়? এখন হয় না। আমরা এই সুন্নত জারি করে দিয়েছি, আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে বহু জায়গা থেকে সুন্নত বাতিল হয়ে গেছে, অন্যরা ইস্তেমা করছে, আখির মোনাজাত মানুষ পাগল হয়ে যাচ্ছে। আমাদের তবলিগ ইস্তেমা হচ্ছে, এবার ২২তম বার্ষিকী হবে, কোন বছরই আপনারা এখানে ইনশাআল্লাহ এটা পান নাই যে শেষে আমাদের আমিরে জামাত আখিরি মোনাজাত করেছেন। এই আখিরি উঠে যাওয়ার কারণে দেশের বহু জায়গা থেকে আখিরি মোনাজাত উঠে গেছে, এখন দেখা দেখি শুধু বেদাতের বিরুদ্ধে সুন্নত জারি করার জন্য। যদি কিছু নেকি আমরা পাই, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের আমলনামায় নেকিটা লিখে দেন। বহু কাজ এরকম আছে, আগে আপনারা যখন ওয়াজ মাহফিল করতেন, এই কেউ দোয়া না করে যেও না, সব বসে থাকতো, এইবার হুজুর লম্বা দোয়া শুরু করে সোভান কান্তি কাটে অস্থির। এখন আমরা কি বলি? সবাই দোয়া পড়েন, সোভান কাল্লামিল্লাহ বৈঠক ভঙ্গে দোয়া শেখাচ্ছি না? আমরা এই সুন্নতগুলো আমরা জারি করেছি না? আগে এগুলো ছিল। আল্লাহ রসুলের সামনে যখন সাহাবিরা বসতেন তিনি বলতেন তোমরা সবাই বৈঠকে দান দাও। সূরা মুজাদালা বারো নম্বর আয়াত পড়ে দেখেন, কদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন হে মুসলমানরা, যখন তোমরা একসঙ্গে বৈঠকে বসবে, বৈঠকে বসার আগেই তোমরা আল্লাহর জন্য সাদাকা পেশ করো। কোরআনে আছে আয়াতটা সারা জীবন, আলহামদুলিল্লাহ আমরাই চালু করে দিয়েছি। আমাদের প্রায় বৈঠকে আমরা বৈঠকে দান দেই। আপনারাও তবলিগ ইসলাম দিন বৈঠকে দান দেন না? প্রতি বছরে আপনারা প্রায় লাখ লাখ টাকা আমরা বৈঠকে দানে আমরা পাচ্ছি, গতবার তো 1,13,000 পেয়েছি আমরা। এই সুন্নতগুলো সব মর্দা সুন্নত, এগুলো আমরা আস্তে আস্তে আস্তে করে জাগিয়ে তুলছি। এটা তো বেদাত না, আগে ছিল মাঝখানে ছিল না। তো উমর ফারুক যেটা করেছিলেন ওটা আগে থেকে তারাবির সুন্নত ছিল, উনি সেটা চালু করেছিলেন, এটা বেদাত নয়। অথচ আমাদের আহলে হাদিসের বহুল মসজিদে ওই তিন দিন ছাড়া ওরা তারাবি পড়ে না। গোনা কিছু মৌলবি আছে, কে ঠেকাবে? কিছু লোক আছে বাংলাদেশে তারা একদিনে ঈদও করে সিয়ামও করে, দেখেন না? প্রায় পরিষ্কার নির্দেশ আছে হাদিসে, সুমু রে রুইয়াতুকুম আফতারু লে রুইয়াতুকুম, তোমরা তোমাদের কুম তোমাদের চোখে দেখার ভিত্তিতে সিয়াম রাখো, তোমাদের চোখে দেখার ভিত্তিতে সিয়াম ভাঙো। পরিষ্কার বলে দিয়েছেন, মানে শাহেদ এমন কুমার শাহরা ফালি অসম্ভ, তোমরা যখন তোমাদের কাছে সিয়াম রমজান মাস হাজির হয় তখন তোমরা সিয়াম রাখো। এটাতেই বোঝা যায় সারা দুনিয়াতে একদিনই রমজান আসে না। মক্কা থেকে ঢাকা 3 ঘন্টা 20 মিনিটের ডিফারেন্সে এখানে মগরিব হয়। মক্কার লোকজন আসর পড়ে, আমরা তখন মগরিব পড়ি। মক্কা যখন মগরিব হয় এখানে এসা সালাত আদায় করে খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। অথচ আমাদেরকে বলা হচ্ছে তোমাদেরকে সিয়াম রাখতেই হবে, একদিনে সিয়াম ঈদ করা লাগবে। তাহলে কি আমি বাংলাদেশ লোকদেরকে আমরা বলবো রাত্রি 10টার সময় চাঁদ না দেখেও আপনি সিয়াম রাখেন বা সিয়াম ভাঙেন? বলা যাবে? কে শোনে কার কথা? হুজুর বলে গেছে অথবা চালাও। এই ছোট ছোট উদাহরণ দিয়ে বিষয়গুলি বুঝিয়ে দিলাম, মনে রাখার চেষ্টা করবে। মান সান্না সুন্নতান হাসানাত, অর্থই হচ্ছে মান আহিয়া সুন্নতান হাসানাত, যে ব্যক্তি একটা সুন্নতকে পুনর্জাগরিত করল সে ব্যক্তি ওরকম নেকি পাবে যেমন তার দেখে আরো যারা যত আমল করেছে তারাও নেকি পাবে। আপনি 5 টাকা দিয়ে শুরু করেন, পিছনে যদি কেউ 5,000 টাকাও দেয় কিন্তু সেই 5,000 টাকা নেকি কিন্তু তাদের 5 টাকা লাভ হয়ে যাবে, কারণ ওই শুরু করেছে প্রথম। এজন্য যারা নেকির কাজ শুরু করে তাদের প্রতি এটা বিশেষ একটা সুসংবাদ আল্লাহ রাসূলের পক্ষ থেকে। অতএব এটা কোনো ওইটার দলিল নয়। পরিশেষে সবাইকে বেদাত থেকে দূরে থাকার জন্য আহ্বান জানাবো। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন সুন্নতের উপরে দৃঢ় থাকা তৌফিক দান করেন সেই প্রার্থনা জানাবো। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।